السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. মহান আল্লাহ আমাদের কাছে বিশাল, আল্লাহ তাআলা সবচেয়ে মহান, সবচেয়ে বড়। আল্লাহ তাআলা তার নিজের ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, আর এই পৃথিবীর বুকে আমাদেরকে স্থান দিয়েছেন, বাস করতে দিয়েছেন, আমরা বাস করব। এখানে রুজির সম্মান দিয়েছেন, হালাল খাদ্য দিয়ে আমরা নিজেদেরকে পরিপুষ্ট করব, নিজেরা তা ভোগ করব, ভক্ষণ করব এবং আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করব, আল্লাহ তাআলা প্রশংসা করব, আল্লাহ তাআলা এটাই চান। মহান আল্লাহ ইবাদত তো করব, কিন্তু কিভাবে করব তা জানাবার জন্য তিনি কিতাব অবতীর্ণ করেছেন। সেই কিতাব অবতীর্ণ করার মতো লোকও প্রস্তুত করেছেন নবী রসুলদেরকে, এবং তাদের উপরে কিতাব অবতীর্ণ করেছেন আমরা কিভাবে ইবাদত করব, আমাদের ইবাদত কিভাবে সঠিক হবে, আমাদের উপাসনা কিভাবে তার কাছে গ্রহণযোগ্য হবে, সেই সব পদ্ধতি শিখাবার জন্য নবী পাঠিয়েছেন। নবীর মুখে তার কথা পৌঁছে দিয়েছেন, সরাসরি নিজের ভাষা অবতীর্ণ করেছেন কোরআনে, আর কিছু আল্লাহর নবীর কাছে ওহির মাধ্যমে যা নির্দেশ পাঠিয়েছেন সেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় ব্যক্ত করেছেন। দুই শ্রেণীর ওহি দিয়ে আমাদের জীবনকে সুশৃঙ্খলিত করেছেন, যেন আমাদের জীবন বিচ্ছিন্ন না হয়, আমাদের জীবনে বিশৃঙ্খলা না আসে, আমরা যেন বিপদে না পড়ি, আমরা যেন ভুল পথে না চলি, আমরা যেন খারাপ কাজ না করি, আমরা যেন আপোষে দ্বন্দ্ব না করি, আপোষে লড়ালড়ি না করি, তার জন্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি বিধান এসেছে। মহান আল্লাহ আমাদেরকে বিধান দিয়েছেন, মহান আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেকটা সেই বিষয় জানিয়ে গেছেন যে বিষয় আমাদের জন্য মঙ্গল ছিল। যে বিষয়ে কোনো মঙ্গল ছিল না আল্লাহর নবী বলেননি, বলা দরকারও ছিল না। কিন্তু এমন কোন বিষয় নেই যে বিষয়ে মঙ্গল ছিল অথচ আল্লাহর নবী আমাদেরকে বলেননি, সমস্ত বিষয় বলে গেছেন কি করতে হবে, কিয়ামত পর্যন্ত করণীয় কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কোরআনে তো আছেই। এই জন্য আমাদের জীবনের পথ চলার পথ হচ্ছে দুটি, রেল লাইনের দুটো লাইন, ডাইনে এবং বামে, সাইকেলের দুটো চাকা সামনে আর পিছনে, যা ঠিক মতো চলতে হলে দুটো চাকাই দরকার, দুটো লাইনই দরকার, আর সেটা হচ্ছে কোরআন ও হাদিস। নেগেটিভ এবং পজিটিভ না হলে যেমন আলো হয় না, দুটো দুটো সংমিশ্রণ না হলে পরে যেমন এসি চলে না, যেমন মাইক চলে না, ঠিক আমাদের জীবনও অচল হবে যদি দুটো না থাকে, কোরআন ও হাদিস, পাশাপাশি কোরআন ও হাদিস। মহান আল্লাহ অনেক কিছু বলেছেন কোরআনে, তা বুঝতে অনেকের ভুল হয়, সঠিক বুঝ দেন কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবে মানুষকে ব্যাখ্যা দেন। মানুষ ভুল বুঝতে পারে, ভাষার ভুল হতে পারে, এক আল্লাহ তাআলার উদ্দেশ্য এক কিন্তু মানুষ অন্যরকম বুঝতে পারে, তাই ব্যাখ্যা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করে গেছেন, আর যেটাকে আমরা হাদিস বলে থাকি, কোরআনের ব্যাখ্যা হল হাদিস। জীবনের অনেক কথা কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন আমি সমস্ত কথা কোরআন লিপিবদ্ধ করেছি, কিন্তু সমস্ত কথা বলতে জীবনের খুঁটিনাটি সব তো লেখা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত কিছুর ব্যাখ্যা দিয়েছেন। কিছু মানুষ আছে দুনিয়ার বুকে এসে তারা আল্লাহর নামে মিথ্যা রচনা করে, আল্লাহ যা বলেননি তারা তা দাবি করে যে আল্লাহ বলেছেন, আল্লাহর কোরআনে যা বলেছেন তার উল্টো তারা ব্যাখ্যা করে, আল্লাহ সম্বন্ধে তারা মিথ্যা রচনা করে, আল্লাহ সম্পর্কে নানা এমন কথা বলে যে কথা বলা বৈধ নয়। এমন কিছু মানুষ, এমন কিছু আলেম, এমন কিছু লোক যারা আল্লাহ সম্পর্কে নানা রকমের নোংরা কথা বলে, আজকাল ফেসবুক ইত্যাদি নেটের মাধ্যমে আপনারা দেখে থাকবেন আল্লাহ সম্পর্কে কে কত রকমের কথা বলছে। অবশ্য এ কথা আগেও লোকে বলেছে, কিন্তু আমরা জানতে পারতাম না। এখন নেটের মাধ্যমে সেসব মানুষের কথা আমরা বুঝতে পাচ্ছি, জানতে পাচ্ছি এবং জানছি। আজীবন নাস্তিক ছিল, সে তখনও ছিল, এখনো আছে, তাদের কথা আমরা শুনতে পারতাম না। এখন সেগুলো তারা ঘরে বসে রাজার মাকে গালি দেওয়ার মতো তারা নেটে লিখছে, তারা ফেসবুকে লিখছে এবং মানুষের মাঝে প্রচার করছে। আল্লাহ সম্পর্কে যত বিষ ছিল সব উদ্গার করে দিচ্ছে, আল্লাহ সম্পর্কে নানা রকম মিথ্যা রটনা রচনা করছে, আল্লাহ সম্পর্কে নানা মানে বদনাম এবং নানা কুৎসা তারা রটিয়ে যাচ্ছে আল্লাহ সম্পর্কে, রাসুল সম্পর্কে, সাহাবাদের সম্পর্কে। আল্লাহুল মুস্তাআন। কিন্তু আমরা মুসলমান, আমরা জানি যে আল্লাহ সম্পর্কে কোন রকমের মিথ্যা রচনা করা যাবে না, আল্লাহ সম্বন্ধে কোন মিথ্যা কথা বলা যাবে না। এমনিতেই মিথ্যা বলা মহাপাপ, তাই না? মিথ্যা বলা কি কাবিরা গোনা? মিথ্যা বলা কাবিরা গোনা, কিন্তু আল্লাহ তার রাসূলের সম্পর্কে মিথ্যা কথা বলা তার থেকেও বড় গোনা। নিজের তরফ থেকে গড়ে বানিয়ে বলা যেবার এক সর্বনাশী অতি মহাপাপ, যে নিয়তেই হোক এমন মিথ্যা ও গড়া কথা বলা দুঃসাহসিকতার শাস্তি সাধারণ নয়। যদি উদ্দেশ্য ভালো হয়, উদ্দেশ্য ভালো হলে কি মিথ্যা বলা যায়? মিথ্যা বলা যায় তিন সময়ে, তাই না? তিন সময়ে মিথ্যা বলা যায়। কোন কোন সময়ে? নম্বর এক, যুদ্ধের ময়দানে শত্রু যখন আপনার রক্ত পিয়াসী আপনার রক্ত পান করতে আসছে, তখন কি আপনি তাকে সত্য বলবেন? তখন মিথ্যা বলা যায়। নম্বর দুই, দুই মানুষের মাঝে, দুই বিবদমান গোষ্ঠীর মাঝে বড় ঝঞ্ঝট চলছে, বড় ঝামেলা চলছে, তাদের মাঝে সন্ধি স্থাপন করার জন্য মিথ্যা বলা বৈধ। গফুর ভাই আর নজরুল ভাইয়ের মাঝে মিথ্যা কি বলে, আপনার ঝামেলা চলছে, বিবাদ চলছে, এই বিবাদ মিটিয়ে দেওয়ার জন্য আপনি মিথ্যা করে একে কিছু বলুন, মিথ্যা করে একে কিছু বলুন। কি জন্য বললেন? যাতে করে দুজনের মিলন হয়, মিটমাট হয়, ফায়সালা হয়, মীমাংসা হয়, এক অপরের সাথে সম্প্রীতি আবার ফিরিয়ে আনে, এই জন্য মিথ্যা বলা যায়। আর নম্বর তিন, স্ত্রী স্বামীকে এবং স্বামী স্ত্রীকে প্রেম বাড়াবার জন্য, কি জন্য? প্রেম বৃদ্ধি করার জন্য মিথ্যা কথা বলতে পারে। এই তিন জায়গায় মিথ্যা কথা বলা যায়, বাকি সব জায়গাতে মিথ্যা বলা হারাম। হারাম যান বাঁচানোর জন্য, যান বাঁচানোর জন্য তো বটি ফরজ, যান বাঁচানোর জন্য আপনার কুফরি করাও যায়, সাময়িকভাবে যান বাঁচানোর জন্য কুফরি করাও যায়। এখন কথা হল কি, যে মিথ্যা যে আপনি বললেন এই তিন জায়গা ছাড়া, এখন যদি আপনার উদ্দেশ্য হয় কোনো মানুষকে হেদায়ত করবেন, কোনো মানুষের হেদায়তের জন্য কি মিথ্যা কথা বলা যায়? মনে করুন আপনি একটা হাদিস তৈরি করলেন, যে আমি দেখলাম যে এই লোকটা একটা খারাপ কাজ করছে, এমন কাজটা করছে যে কাজ সম্পর্কে আমি হয়তো হাদিস জানি না, কিংবা এইরকম কোন ডাইরেক্ট হাদিস নেই, তখন আমি নিজে হাদিস করে বললাম কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন, যেমন আপনাদেরকে শুনিয়েছি, এক লোক বেগুন বিক্রি করত। কিসের কি বেগুন? ওই যে কালো বেগুন, কি বেগুন বলো ওটাকে, কাঁটা বেগুন, কালো বেগুন, দেশি বেগুন। এই বেগুন খেলে আমাদের দেশের লোকেরা বলে চুলকানি হয়, তাই না? এর মধ্যে কোনো গুণ নেই, বেগুন জানি না, তবে তো আয়রন আছে, ডাক্তাররা গর্ভবতী মহিলাদেরকে খেতে বলে, এটা আয়রন আছে প্রচুর, এই জন্য দেখবেন কাটলেই কালো হয়ে যায়, আয়রন আছে ভালো। কিন্তু দেশের লোকে মনে করে, সাধারণ লোকে মনে করে এটা হচ্ছে বেগুন, কোনো গুণ নেই। বেগুন বিক্রি করতে গেলেন, দিয়ে লোককে বোঝাবার জন্য যে বেগুন খাও, তোমরা বেগুন নিয়ে যাও, বেগুন নিয়ে যাও, বেগুন কেউ নিচ্ছে না। আপনি তখন বললেন কি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন বেগুন হচ্ছে সর্বরোগের ঔষধ। তবে যখন আপনি মুমিন মানুষ, আল্লাহ রসুল সম্পর্কে শুনবেন যে আল্লাহ নবী বলেছেন সর্বরোগের ঔষধ, যদি আমরা বেগুন বলে জানি, আজ সর্বগুণ থাকে তো কেন খাবো না, তাই না? আল্লাহ রাসূল বলে তো খুশি খাবো। আল্লাহ রাসূল দেখা আনাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহু আকবার, যদি কোন জায়গাতে কোন দস্তরখানে বহু রকমের তরকারি বহু রকমের খাবার থাকত কিন্তু তার মধ্যে কদু লাউ থাকত, তো সেই কদুটা তিনি তুলে খেতেন। কেন? যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কদু তুলে খেয়েছেন, আল্লাহু আকবার। বহু সাহাবি ছিলেন যারা আল্লাহ রসুল যেখানে যা করেছেন তাই করতে পছন্দ করতেন, আমরাও তাই করি, তাই না? একই বড় সুন্নাত, কিন্তু বাড়াবাড়ি করা চলবে না। আল্লাহ রসুল যেখানে পেশাব করেছেন সেখানে পেশাব করতে যাব, কোন কোন সাহাবি করেছেন কিন্তু না, সেগুলো অত বাড়াবাড়ি দরকার নেই। সুন্নাত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেই রকম আমরা করব, এটাই হচ্ছে স্বাভাবিক। তো এখন বেগুন, আল্লাহ রসুল বলেছেন বেগুন হচ্ছে সর্বরোগের ঔষধ, তখন মানুষ বেগুন কিনতে শুরু করে দিল। তো স্বার্থ বসে যদি আপনি হাদিস তৈরি করেন, যেমন এক ব্যক্তি তার ছেলে মসজিদে মক্তবে পড়ত, হুজুর পড়াতেন, কোন ব্যাপারে বেয়াদবি করলে কিংবা পড়া না হলে হুজুর কি করেছেন, ছেলেটাকে মেরেছেন। সেই ছেলে কানতে কানতে কি বাবাকে বলেছে, বাবা হচ্ছে একজন সেও ভালো হাদিস জানে, হাদিস কোরআন জানে। তারপরে ছেলেটাকে সঙ্গে করে নিয়ে এসে মক্তবে এসে হুজুরকে লান তান, শুধু কি মায়া মিয়া আপনি ছেলেকে মেরেছেন, ছেলে মানুষ করতে জানেন না, এই সেই আমি রাসূল ওই অমক হাদিস বয়ন করেছে অকতে, সে সনদ টেনে দিয়ে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে নিকৃষ্ট লোক হল ছেলেদের শিক্ষক। আল্লাহ অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ লোক সেই যে কোরআন শিখে অপরকে শিখায়। কিন্তু এই হাদিস বয়ন করলো কেন, শুনিয়ে দিল যে দেখো তুমি এরকম করেছো, আমার ছেলেকে মেরেছ, এবং নিজে ব্যক্তিগত না বলে আল্লাহ রসুলের নামে চাপিয়ে দিল, মিথ্যা বলল। এই মিথ্যা আপনার নামে আমরা আপোষে যে মিথ্যা বলি, এই মিথ্যা আর ওই মিথ্যা কি সমান? হতেই পারে না। আল্লাহর ব্যাপারে মিথ্যা বলা, রসুলের ব্যাপারে মিথ্যা বলা নিশ্চয়ই বিশাল, এবং সেই বিশালতার আন্দাজই অনুমানই করা যায় না। আজকে কোরআনের আয়াত থেকে আপনাদেরকে তাই শোনাব। মহান আল্লাহ বলেছেন, ওয়ামান নাযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, তার থেকে বড় জালেম আর কে আছে, তার মানে সব থেকে বড় জালেম কে, যে আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় বা আল্লাহর নামে মিথ্যা রচনা করে, আও কাযযাবা বি আয়াতিহি, অথবা তার আয়াতকে মিথ্যা মনে করে, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আর জালেমরা কোনদিন সফল হবে না। সব থেকে বড় জালেম কে, যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, সে হচ্ছে বড় জালেম, আর জালেমরা সফল হয় না। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আর তার থেকে বড় জালেম কে আছে যে আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, আও ক্বালা ওহিয়া ইলাইয়া, অথবা সে বলে আমার প্রতি ওহি করা হয়েছে। এমন লোক আছে না নেই, যে বলে আল্লাহর নামে মিথ্যা রচনা করে, আমার নাম আমার আমার উপরে ওহি হয়েছে, আমার উপরে কোরআন এসেছে, ডাইরেক্ট আল্লাহ তাআলা আমার কলবে ওহি করেছে, জিবরিলের দরকার নেই, হাদ্দাসানি কলবি আন রাব্বি, আমার আমার কলব আমার হৃদয় ডাইরেক্ট কার কাছ থেকে হাদিস বয়ান করেছে, আল্লাহর কাছ থেকে, সুবহানাল্লাহ। আপনারা শুনে থাকবেন একটা গল্প, ওই যে এক গ্রামের, সেই গ্রামের লোক সব তাঁতি, যাদেরকে জোলা বলা হয় তাই না, কাপড় বনে, সেই গ্রামে পীর সাহেব গেছে, পীর সাহেব আছে একজন ভক্ত, এক এক গ্রামের লোক এক এক পীরের ভক্ত হয়। তো পীর সাহেব এসেছে, তো পীর সাহেব দেখেছে খুব ভক্তি, খুব ভক্তি, এত ভক্তি, অতি ভক্তি, অন্ধ ভক্তি, ভক্তি দেখে সে হঠাৎ করে বলছে, বাবারা ভক্তরা শোনো, তোমাদের সামনে আল্লাহ তাআলা আমার উপরে এক্ষুনি একটি সূরা অবতীর্ণ করেছেন। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সূরা অবতীর্ণ করেছে? বলে জি হ্যাঁ। কি সূরা? বলে শোনো, আসালাং লাং ফাসালাং লাং, আবে আয়ে গাবে গায়ে, খাবে তপ তপ খাবে তপ তপ। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমনি তো আরবি তো বুঝেই না, আরবি বললো যা সংস্কৃত বললো, কে জিজ্ঞেস করবে যে কোন ভাষা, কে জিজ্ঞেস করবে? পিস্তাব শুনিয়ে দিলেন, হুজুর মানে কি? বলে বাবারা তোমরা যে তাঁত বোনো না, আসালাং লাং ফাসালাং লাং, আসালাং লাং ফাসালাং লাং, আবে আয়ে গাবে গায়ে, খাবে তপ তপ খাবে তপ তপ, এটা আল্লাহর খুব পছন্দ হয়েছে, তার জন্য তোমাদের সামনে আল্লাহ সূরা অবতীর্ণ করেছেন। সুবহান আল্লাহ, পীরে কামেল জিন্দাবাদ। এ কি বলল? মিথ্যা রচনা করল আল্লাহ সম্বন্ধে। অনেকে অনেক এরকম লোক আছে যারা দাবি করে যে আমার উপরে ওহি হয়, আল্লাহ তাআলা আমাকে ডাইরেক্ট ওহি করেন, আমার হৃদয়ে ওহি হয়, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে আমাকে অনেক কিছু দান করেন। মানুষকে মিথ্যা বলে আল্লাহ সম্পর্কে, সে বলে আল্লাহ আমাকে ওহি করেছেন, আমার কাছে ওহি করা হয়, অথচ তার কাছে কোন ওহি করা হয়নি। ওমান কালাসা উনজিলু মিসলা মা আনজাল আল্লাহ, অথবা কেউ যদি দাবি করে যে আল্লাহ যেমন অবতীর্ণ করেছেন আমিও অবতীর্ণ করতে পারি, কোরআন কোরআন তোমাদের লেখা হয়েছে আমিও এরকম কোরআন লিখতে পারি। আল্লাহ নবী কোরআন লিখেছিলেন? আল্লাহ নবী লেখাপড়া জানতেন? আল্লাহ নবী নিরক্ষর ছিলেন না সাক্ষর ছিলেন? নিরক্ষর, নিরক্ষর মানে কি? অক্ষর জ্ঞান ছিল না। কেন? এই জন্য যাতে লোকে না বলে যে মোহাম্মদ নিজের হাতে কোরআন লিখেছে, একজন শিক্ষিত লোক হলে বলা হয় নিজে লিখেছে, যাতে কেউ কথা না বলতে পারে তার জন্য আল্লাহ তাআলা নবীকে নিরক্ষর করে পাঠালেন। তাও লোকে বলল কি যে ও কারো দ্বারা লিখে নিয়েছে, কারো দ্বারা লিখিয়ে নিয়েছে, ওই আরবের অমুক আছে, অমুক আছে শিক্ষিত লোকরা ওকে সব কবিতা লিখে দেয় আর ও সব আওড়ায়। আল্লাহ আকবার। অনেকে বলে কি ও যা বলছে আমরাও বলতে পারি, দিয়ে ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ইত্যাদি ইত্যাদি আছে। এ এখন করছে কি? ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়ান নিসা ইযাতিল ফুরুজ, আউযু বিল্লাহি মিন যালিক, চেষ্টা করছে ওর মতো লিখা। অথচ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, একটা আয়াত পর্যন্ত তোমরা লিখতে পারবে না যেমন কোরআনের আয়াত আছে, লিখো। চ্যালেঞ্জ থাকলো কিয়ামত পর্যন্ত, জিন ইনসান সবাইকে চ্যালেঞ্জ থাকলো, কোরআনের মতো আয়াত নিয়েছো, একটা সূরা নিয়েছো, দেখি ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা সূরা নিয়েছো। কোরআন আনা তো দূরের কথা, লেখার দূরের কথা, কোরআনের মতো আলফিল ও মালফিল ওমা আদরাকা মালফিল লাহু জানাবুন তাউইল, অনেকে লেখার চেষ্টা করেছিল কিন্তু সেই সমস্ত সুরা শুনে তার অর্থ শুনে এমনিতেই হাসি আসবে, ফালতু কথা, অনর্থক কথা। চেষ্টা করেছে, বলছে কি আমি ওই রকম অবতীর্ণ করতে পারি, নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম সম্ভব নয়। ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন দেখবে জালেমরা মৃত্যু মৃত্যুর সময়ে ঘনিয়েছে, মৃত্যু অবস্থায় থাকবে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতারা হাত বাড়িয়ে থাকবেন ওই লোকের দিকে, ওই লোকের জীবনে জানের দিকে, আখরিজু আনফুসাকুম, তোমাদের জান বের করো, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, তোমরা আল্লাহ সম্পর্কে না হক কথা বলতে, আল্লাহ সম্পর্কে অসত্য কথা বলতে, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর আয়াত সম্পর্কে তোমরা অহংকার প্রদর্শন করতে, কঠিন ভাবে ফেরেশতারা কি করবেন? জান বের করবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, তার থেকে বড় জালেম কে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে, উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম, তাদেরকে তাদের রবের কাছে পেশ করা হবে, ওয়াইয়াকুলু লাশহাদু হাউলাইল লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, হাউলাইল লাযিনা কাযাবু আলা রাব্বিহিম, সাক্ষীরা বলবে ওরাই যারা তাদের রব সম্পর্কে মিথ্যা বলেছিল, আল্লাহর উপরে মিথ্যা বলেছিল, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, এমন জালেমদের জন্য আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহ, তার থেকে বড় জালেম আর কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে অথবা সত্যকে মিথ্যা বলে, হককে না হক বলে, বাতিল বলে, মিথ্যা বলে, লাম্মা যা হক এলি তার মিথ্যা উড়িয়ে দেয়, আলাইসা ফি জাহান্নামা মাসওয়ান লিল কাফিরিন, এরা হচ্ছে কাফের, আর এদের ঠিকানা কোথায়? জাহান্নামে, এদের ঠিকানা জাহান্নামে। ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম, তার থেকে বড় জালেম আর কে আছে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে এবং অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয়, ইসলাম শান্তির দিকে আহ্বান করা হয়, ইসলাম দিনের উপরে দিনের দিকে আহ্বান করা হয়, সর্বশ্রেষ্ঠ দিনের দিকে আহ্বান করা হয়, সর্বশেষ দিনের দিকে আহ্বান করা হয়, আল্লাহর মনোনীত দিনের দিকে আহ্বান করা হয়, অথচ সে বলছে আল্লাহর সম্পর্কে মিথ্যা আরোপ করে, সে আহ্বানে সাড়া দেয় না। আর তার জন্য বলছি আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালেম জালেমকে আল্লাহ কোনোদিন পথ দেখান না, জালেমকে আল্লাহ পথ দেখান না। জানেন কে হিদায়ত করেন না। বুঝতেই পাচ্ছেন, জাহিলি যুগে অনেক লোক ছিল যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বানাত, এবং নিজে নিজে আমাদের আমাদের দেশেও আছে, আমাদের পরিবেশেও আছে, আমাদের সমাজেও আছে। জাহিলি যুগে ছিল তারা প্রাণীর মধ্যে কোন প্রাণীকে বলতো এই প্রাণী হালাল, এই প্রাণী হারাম। তারা বলতো এই জীবজন্তুর মধ্যে এই উট খাওয়া হালাল, এই উট খাওয়া হারাম, এই রকম উট আমাদের মহিলাদের খাওয়া হবে না, আর এই রকম উট পুরুষদের খাওয়া হবে না। ঠিক এইভাবে এক এক রকমের তারা নিজেদের বিধান বানিয়ে নিত, এটা খাওয়া জায়েজ নয়, এটা খাওয়া ঠিক নয়, ওটা খাওয়া ঠিক না। এইভাবে মানুষ বহু হালালকে তারা হারাম করে নিত, হালালকে হারাম করত। আল্লাহ তাআলা বলেছিলেন, বলেননি? আল্লাহ তাআলা এইরকমই একটা কিছু উল্লেখ করে বলছেন, ওয়ামিনাল ইবিল ইসনাইনি ওয়ামিনাল বাকার ইসনাইনি কুল আযাকারাইনি হাররামা আমিল উনসাইন আমফাসতামালাত আলাইহি আরহামুল উনসাইন। তোমরা বলছো কি তোমাদের জন্য পুরুষ না স্ত্রী পশু বা উট হারাম করেছেন, নাকি কি ধরনের পশু তোমাদের জন্য হারাম করা হয়েছে? আল্লাহ তাআলা কোন বিধান দিয়েছেন? আম কুনতুম শুহাদা আইদ ওয়াসাকুমুল্লাহু বিহাজা, তোমরা কি সাক্ষী ছিলে, তোমরা কি সেখানে উপস্থিত ছিলে যখন আল্লাহ তাআলা তোমাদেরকে উপদেশ দিয়েছিলেন, এই আদেশ দিয়েছিলেন যে আল্লাহ এটা হারাম করেছেন, ওটা হারাম করেছেন, এটা হালাল করেছেন, ওটা হালাল করেছেন? ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, সুতরাং তার থেকে বড় আর জালেম কে আছে যে আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা আরোপ করে, যে আল্লাহ বলেননি তাই তোমরা বলছো, আল্লাহ এটা বলেছে, আল্লাহ ওটা বলেছে, এটা হালাল করেছে, ওটা হারাম করেছে। লিইউযিল্লান্নাসা বিগাইরি ইলম, বিনা ইলমে মানুষকে ভ্রষ্ট করে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমরা জানেন, আর জালেমদেরকে আল্লাহ পথ দেখান না। বহু আলেম এমন আছে জালেম যে বিনা ইলমে ফতোয়া দিয়ে মানুষকে ভ্রষ্ট করে, তারা আসলে কি জালেম, তারা হালাল হারাম বোঝে না কিন্তু বিনা ইলমে ফতোয়া দেয় মানুষকে, এই আলেমরা হচ্ছে আসলে জালেম। এক শ্রেণীর মানুষ আল্লাহ সম্পর্কে বলে, কাল উত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ, ওরা বলে আল্লাহ তাআলার সন্তান আছে। দেখছেন এত বড় কথা, আল্লাহ সম্পর্কে বলছে আল্লাহর সন্তান আছে, কেউ বলছে আল্লাহর বিবি আছে, কেউ বলছে আল্লাহর পিতা আছে, কেউ বলছে আল্লাহর সন্তান আছে, কে নানা রকম নানা কথা। আল্লাহ আল্লাহ বলছেন, ওরা বলে আল্লাহর সন্তান আছে, সুবহানাহ, তিনি পবিত্র, সন্তান টন্তান কিছুই নেই, হুয়াল গানি হুয়াল গানি, তিনি হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি সন্তানের মুখাপেক্ষী নন, স্বয়ং সম্পূর্ণ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনে যা কিছু আছে তার সবই তার, আমার সন্তানের দরকার কি আছে, আসমান ও জমিনে সবকিছু তারে। ইন ইনদাকুম মিন সুলতানিন বিহাজা, এই যে কথাগুলো বলছে তো কোন দলিল আছে, কোন পাকা দলিল আছে নিয়ে এসে যে আল্লাহর সন্তান আছে? আতাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন, এমন কথা কি বলছো যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই, না জেনে আল্লাহ সম্পর্কে আদান পাটান কথা বলে দিচ্ছ। কুল ইন্নাল্লাযিনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা, হে নবী আপনি বলে দেন যারা আল্লাহ সম্পর্কে শ্রেণীর মিথ্যা আরোপ করে, সন্তান নেই সন্তান আছে, বিবি নেই বিবি আছে, হ্যাঁ যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করে, লা ইউফলিহুন, তারা সফল হবে না, তারা সফল হবে না, তাদেরকে শাস্তি দেওয়া হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযিনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুম মুসওয়াদ্দা, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বলেছে কিয়ামতের দিনে তাদের চেহারা কালো হয়ে যাবে, এটা হচ্ছে শাস্তি জাহান্নাম যাওয়ার আগে, জাহান্নাম যাওয়ার আগে শাস্তি, কিয়ামত তাদের চেহারা কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল্লিল মুতাকাব্বিরিন, অহংকারীদের জন্য জাহান্নাম কি যথেষ্ট ঠিকানা নয়? অবশ্যই এরা মুতাকাব্বির, এরা কাফের, অতএব এরা কোথায় যাবে, এরা হচ্ছে অহংকারী, এদের জন্য ঠিকানা হল জাহান্নাম। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাযা হালালুন ওয়া হাযা হারাম, তোমরা নিজেদের মুখে নিজেদের বয়ানে নিজের পক্ষ থেকে খবরদার বলো না এটা হালাল এটা হারাম, যেটা আল্লাহ তাআলা বলেননি, নিজের পক্ষ থেকে বলো না যে এটা হালাল এটা হারাম। যদি কোনো বিধান থাকে তাহলে বলো যে এটা খেতে হয়, এটা খেতে হয় না, এই অবস্থায় খেতে হয়, এই অবস্থায় খেতে হয় না। যে মানুষ অনেক খাবার খাদ্য অনেক সময় বলে যে এটা খেতে হয় না, এটা খেতে হয় না, এটা অনেক সময় খেতে হয় না, এরকম বলে থাকে, এরকম বিধান কি আছে তোমাদের? যদি আল্লাহ দিয়ে থাকে তো ভালো, না হয় খবরদার নিজের মুখ থেকে। লিতাফতারু আলাল্লাহিল কাযিবা, আল্লাহর নামে মিথ্যা রচনা করে এই শ্রেণীর কথা বলো না। ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, যারা আল্লাহর নামে মিথ্যা আরোপ করে তারা সফল হবে না। এবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালিয়ামুর বিল মারুফ ওয়ালিয়ানহা আনিল মুনকার, যারা দাওয়াতের কাজ করছো শোনো, আর প্রত্যেক মুসলমানকেই দাওয়াতের কাজ করতে হবে, তাই না? নাকি চাচা আপন জান বাঁচা, আপনি শিখলেই বাপের নাম খারাপ? নিজে শিখলেই হবে? নিজের ছেলে মেয়েকে শেখাতে হবে না? নিজের পরিবেশকে, নিজের গ্রাম, নিজের সমাজকে শেখাতে হবে না? প্রত্যেক মুসলিম হচ্ছে দাওয়া দায়ী, দাওয়াতের কাজ করবে। আর সব থেকে শ্রেষ্ঠ মুসলিম, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, সব থেকে শ্রেষ্ঠ মানুষ, সব থেকে ভালো কথা আর কে হবে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, ভালো কাজ করে এবং বলে আমি মুসলমান। প্রত্যেক মানুষকে দাওয়াতের কাজ করতে হবে, প্রত্যেক মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজে বাধা দিতে হবে, তবে তার শক্তি অনুযায়ী, যার যেমন ক্ষমতা আছে। নিজের ছেলেকে ক্ষমতা আছে না নেই, নিজের বউকে বলার ক্ষমতা আছে না নেই, নিজের বাড়িতে নিজের ভাইকে বলার ক্ষমতা আছে বলো, যেখানে বলার ক্ষমতা নেই, যেখানে তোমার ক্ষতির আশঙ্কা আছে ঠিক আছে বলো না, কিন্তু বলতে হবে। শেষ ও একান্ত যদি বলতে না পারো, এমন খারাপ কাজ আছে যে খারাপ কাজের জন্য বন্ধ করার জন্য তোমার শক্তি নেই, বলারও ক্ষমতা নেই, সেটাকে কি করতে হবে? মনে মনে ঘৃণা করতে হবে। আর যদি ঘৃণাও না করো তাহলে জানতে হবে তার বুকে ঈমান নেই। ঈমানের দাবি হল তুমি ঘৃণা করো, তবে এটা হচ্ছে দুর্বলতম ঈমান, যে তুমি মুখে বলতে পারছো না। আর যদি সত্যপক্ষেই বড় ক্ষতি হয়, বড় ফিতনা জাগে, তাহলে ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে দুর্বলতম ইমানের পরিচায়ক। সবল ইমান হলো তুমি মুখে প্রতিবাদ করো যে এটা কেন করবে, কিন্তু ফিতনা ভয় থাকলে আলাদা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মুমিনের উচিত সৎ কাজের আদেশ দেবে, মন্দ কাজে বাধা দেবে, ওয়ালিয়াসিল রাহিমা, আত্মীয়তার বন্ধন বজায় রাখবে। আর জেনে রেখো, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকওয়াদা মাকআদাহু মিনান নাম, যে ব্যক্তি ইচ্ছা করে আমার নামে মিথ্যা বলবে, হ্যাঁ দাওয়াতের কাজ করতে গিয়ে আল্লাহ নবী এই বলেছে, আল্লাহ নবী ওই বলেছে, অথচ তোমার জ্ঞানই নেই, হুঁশি নেই, জানো না, তুমি নিজের তরফ থেকে মন করা ভাবে নাম আল্লাহ নবীর নামে চালিয়ে দিলে, তাহলে কি হবে? সে যেন নিজের ঠিকানা জাহান্নামে পারে। যতটুকু জ্ঞান আছে ততটুকু বলো, যতটুকুর জ্ঞান নেই খবরদার, মন গড়া ভাবে নিজে গড়ে আল্লাহর নামে, আল্লাহ নবীর নামে চালিয়ে দিও না। যদি কেউ চালায়, ইচ্ছা করে চালায় এবং ভালো উদ্দেশ্যে চালায়, যেমন জাল হাদিস তৈরি হয়েছে না, ভালো উদ্দেশ্যে বলছে আমরা তো আল্লাহ নবীর নামে মিথ্যা বলি নাই, আল্লাহ নবীর জন্য মিথ্যা বলছি, ইসলাম প্রচার করার জন্য মিথ্যা বলছি, তাই না? আচ্ছা আপনারা কি জানেন, এটা আরবিতে একটা কথা আছে, আল গায়াতু তুবাররিরুল ওয়াসিলা, যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে উপলক্ষ হারাম হলে সমস্যা নেই। এই কথাটা ঠিক বুঝলেন না? লক্ষ্য ঠিক থাকলে উপলক্ষ যদি হারাম হয় সমস্যা নেই। আপনার লক্ষ্য কি? ইসলাম প্রচার করব। এবার ইসলাম প্রচার করার জন্য টাকার দরকার, সেই টাকাটা হালাল হোক আর হারাম হোক মাফি মুশকিল, তাই না? আপনার লক্ষ্য হচ্ছে জিহাদ করব, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করব, জিহাদের জন্য টাকা চাই, অস্ত্র চাই, কিনবো কিছু অস্ত্র, টাকা চাই, সেই টাকা টাকার জন্য হ্যাঁ সমস্যা নেই, কি করো? মাদকদ্রব্যের ব্যবসা করো, পোস্তের গাছ লাগাও, হারাম গাছ লাগাও, হারাম ব্যবসা করো, মদের ব্যবসা করো, চুরি ডাকাতি করো, দিয়ে তারপরে জিহাদের জন্য অস্ত্র কিনো, তাই না? কারণ লক্ষ্য ঠিক আছে, অতএব উপলক্ষ হারাম হলে মাফি মুশকিল, তাই না? না, এটা ইসলামের নীতি না, এটা ইসলামের নীতি না যে তুমি পেশাব দিয়ে পায়খানা ধোবে, এর ইসলামের নীতি না। পায়খানা ধুতে হলে কি লাগবে? পানি লাগবে। পানির বদলে যদি পেশাব দিয়ে পায়খানাটা ধো, হয়তোবা পায়খানার দুর্গন্ধ দূর হবে, কিন্তু পেশাবের দুর্গন্ধ আর অপবিত্রতা যাবে না? যাবে না। আল্লাহ মুস্তাহান, পেশাব দিয়ে পায়খানা ধোয়া হয় না, তাতে পবিত্রতা আসে না। লক্ষ্য ঠিক থাকলে উপলক্ষ্যও ঠিক হতে হবে, লক্ষ্য হালাল হলে উপলক্ষ্যও হালাল হতে হবে, নচেত লক্ষ্য আছে ঠিক আছে বলে আপনি উপলক্ষ্যকে হারাম ব্যবহার করবেন এবং মাদক দ্রব্যের ব্যবসা করে আপনি জিহাদে দান করবেন। ওই যেমন আমার দেশে কিছু মস্তান আছে না, বলে তাদেরকে বলতে গেলে বলে এসব কেন করছো, ওই যে চাঁদাবাজি, যে বিল্ডিং বন্ধ করে দিল, বলে এক লাখ টাকা নিয়ে এসো না তোমার বিল্ডিং হবে না, ব্রিজ হচ্ছে ব্রিজ বন্ধ করে দিল, দিয়ে যারা কি বলে ওইগুলো এজেন্ট বা ঠিকাদার তাদেরকে বলে এত টাকা নিয়ে এসো তবে তোমার, তাদেরকে বলতে জানি এগুলো হারাম, বলে আমরা তো খাই না, আমরা গরিবদের মাঝে দান করি, আমরা গরিবদের মাঝে দান করি, তো তোমার এই দান আল্লাহ গ্রহণ করবেন? ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, আল্লাহ হচ্ছেন তাইয়িব, তাইয়িব ছাড়া গ্রহণই করেন না, এটা কি তাইয়িব? পবিত্র, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস গ্রহণ করেন, এ তোমার অপবিত্র, এই অপবিত্র মাল তুমি যদি দান করো আল্লাহ গ্রহণ করবেন না। তেরা মনে করে আমরা ভালো কাজ করছি, বড় লোকরা এমনি দেবে না, ওদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসে গরিবদেরকে দিচ্ছে, ওরা জাকাত দেয় না, জাকাত দেয় না তার জন্য কি তুমি ছিনিয়ে নিয়ে চুরি করবে? হ্যাঁ সরকার পারে, সেটা সরকার পারে, তুমি জাকাত দেবে না কেন? সে ইসলামী সরকার যদি না থাকে, ব্যক্তিগত ভাবে তুমি ছিনিয়ে নেবে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে কিংবা অপহরণ করে, যে বলছে আমি গরিব, হ্যাঁ একটা ছেলে স্কুলে যায়, ছোট বাচ্চা, ছোট্ট মেয়ে, সাত ছয় সাত বছরের মেয়ে বেচারি স্কুলে যায়, স্কুল থেকে যে বেরিয়েছে তাকে তুলে নিয়ে চলে গেল গাড়ি করে, যে টেলিফোন করছে, হ্যালো আপনার মেয়ে আমার কাছে আছে, কি ব্যাপার? বলে আমি এখানে নিয়ে এসেছি, আপনি যে আপনার মেয়েকে পেতে চান, জীবন্ত পেতে চান, এত লাখ টাকা নিয়ে আসুন। মাশাআল্লাহ, কি হবে? ওই টাকা গরিবদের মাঝে দান করা হবে, তুমি তো এমনি দেবে না তাই জোর করে, কি হলো এটা? কি তাইয়েব হলো? এটা কি পবিত্র হলো? না আমার উদ্দেশ্য ঠিক আছে বলে আমার যে ওসিলা, ওসিলা জায়েজ হয়ে যাবে? না, তোমার উদ্দেশ্য ঠিক আছে তেমনি ওসিলাকেও বৈধ করো, জায়েজ করো, খবরদার এটা ভেবো নাল গায়াতু তুবারিরুল ওয়াসিলা, আমার লক্ষ্য ঠিক থাকলে উপলক্ষ যা হবে হোক, না না না খবরদার, না হতেই পারে না। তো আপনার উদ্দেশ্য যদি ইসলাম প্রচার করা হয়, মানুষের মাঝে আপনি যখন দেখলেন মানুষে কোরআন পড়ে না, তখন কোরআন পড়ার ফজিলতে হাদিস বানিয়ে দিলেন, উদ্দেশ্যটা কি যে মানুষ যাতে কোরআন পড়ে? এক এক একজন মহাদেশ, মহাদেশ তাকে বলা যাবে না, যে হাদিস তৈরি করেছে, সে কোরআনের ফজিলতে অনেক হাদিস জাল করেছে। আপনারা জানেন কোরআনের ফজিলতে অনেক, অধিকাংশ হাদিস জাল, যেমন আপনারা শুনেছেন সূরা ইয়াসিন কোরআনের কি, কোরআনের হৃদয়, রহমান সূরা অমক, তারপরে সূরা ইয়াসিন মৃত ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়ো আসান হয়ে জান যাবে, ইত্যাদি ইত্যাদি হাদিস, কোন হাদিস যাই কোন হাদিস জাল, অনেক প্রত্যেক সুরার এক একটা রকমের ফজিলত আছে, সবগুলো বলছি না জাল, অধিকাংশ জাল। তো তাকে জিজ্ঞেস করা ধরা হলো তাকে, তুমি এত ওই কোরআনের ফজিলত দিয়ে এত হাদিস তৈরি করলে কেন? বলছে আমি দেখলাম লোকেরা খালি ইমাম আবু হানিফার ফেকা নিয়ে ব্যস্ত, কোরআনই পড়ে না, ফেকা নিয়ে ব্যস্ত, তাই যাতে লোকে কোরআন পড়ে তাই আমি কোরআন সম্পর্কে হাদিস রচনা করেছি, তাতে ক্ষতি কি? আমার উদ্দেশ্যটা কি ভালো? বাহ, উদ্দেশ্য ভালো হলে তোমার এই ওসিলা ভালো হলো? উপলক্ষ ভালো হতে পারে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার তুমি আমার, তোমরা আমার নামে মিথ্যা রচনা করো না, কারণ যে ব্যক্তি আমার নামে মিথ্যা রচনা করবে, তোমার উদ্দেশ্য যাই হোক, ফালিয়ে তবা ওয়ামা কাদাহু মিনান না, সেজন্য নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ, আমার নামে মিথ্যা আরোপ করা তোমাদের কারো নামে মিথ্যা আরোপ করার মতো নয়, জেনে রেখো, মান ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করবে সে যেন নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন, হুজুর বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, আমার কাছ থেকে একটা আয়াত হলো পৌঁছে দাও, ঠিক আছে আয়াত আপনার জানা আছে, ঠিক মতো জানা আছে, আপনি পৌঁছে দেন, কিন্তু জানা না থাকলে, জানা না থাকলে কি বানিয়ে বলতে হবে? না। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, ইসরায়েলি যুগের কিসসা কাহিনী বলো, আল্লাহ নবীও বলেছেন যেটা সঠিক মানে বর্ণনা সহ কারা আছে বলো, সমস্যা নেই, কিন্তু জেনে রেখো, ফামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার নামে মিথ্যা বলবে, মিথ্যা আরোপ করবে, সে নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেবে। কতভাবে বলা হচ্ছে, তবলিগ করো কিন্তু তবলিগ করতে গিয়ে মিথ্যা বলো না, মিথ্যা হাদিস জাল হাদিস প্রচার করো না। হ্যাঁ ঠিকই তো আছে, আমাদের উদ্দেশ্য ঠিক আছে, অর্থ তো ঠিক আছে, কিন্তু মিথ্যা হাদিস জাল হাদিস যে তুমি প্রচার করছো, মৌজু হাদিস প্রচার করছো, তার জন্য কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিউবাল লি শাহিদুল গায়ব, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিকে পৌঁছে দেবে। আমরা অনেক সময় আমার দর্শে আপনি বসলেন শুনলেন, কিন্তু আমার দর্শে যে বসে না তাকে কি শোনা নেই কথাগুলো? সব কথাগুলো না হলেও কিছু তো শোনাতে হয়। আমাদের পুরুষরা জুমার মসজিদে এসে জুমার খতবা শোনে, তার কিছু কি মেয়েদেরকে গিয়ে বলে? হ্যাঁ, মেয়েরা বলার সুযোগই দেবে না তো বলবে কোথেকে? মেয়েরা বলার সুযোগই দেবে না, মেয়েরা শুনতেও চাইবে না, জানতেও চাইবে না, ইল্লা মাশা আল্লাহ। বহু মহিলা আছে খুঁটে খুঁটে জিজ্ঞেস করে স্বামীকে কি ছেলেকে কি বাপকে, আজকে মসজিদে কি বলল? নাকি আপনাদের মসজিদে বাংলা খতবা হয় না? বাংলা খতবা না হলেও খতবার আগে ওরা আবার একটা খতবা নতুন করে দেয়, ডবল খতবা হয়। তো যাই হোক, আজ মসজিদে কি বলল, কোন কোন মহিলা আছে তার এত বড় মানে স্পৃহা, এত বড় আগ্রহ, এত বড় উৎকণ্ঠা যে সে জিজ্ঞেস করে ছেলেকে, হারে আজকে কি বলল, আজকে হুজুর মসজিদে কি বলল, কি সম্পর্কে কথা বলল, কি স্বামীকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো আজকে কি বলল, জানার চেষ্টা করে বলে। জানার চেষ্টা না করলেও যদি বলে যে আজকে মসজিদে হুজুর এই বললেন এই ব্যাপার, আজকে যাকাত সম্পর্কে, আজকে নামাজ সম্পর্কে, আজকে রোজা সম্পর্কে, আজকে আকীদা সম্পর্কে যদি বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিউবাল্লিগুল শাহিদুল গায়ব, যে উপস্থিত আছে, যে আমার কথা শুনছে, সে যেন এই কথা অনুপস্থিত ব্যক্তিকে পৌঁছে দেয়, যে হাজির হয়নি, হাজির হতে পারেনি তাকে পৌঁছে দেয়। প্রত্যেকের ঘরে দায়িত্ব আছে পৌঁছে দেওয়ার, পৌঁছে দেওয়ার দায়িত্ব। পৌঁছে দিলে কি হবে হুজুর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাদর আল্লাহ ইমরা আনসামি আমিন্না হাদিসান, আল্লাহ তাআলা তার চেহারাকে উজ্জ্বল করুন, আল্লাহ তাআলা তার চেহারাকে সুদীপ্ত করুন, প্রদীপ্ত করুন তার চেহারা, যে ব্যক্তি আমার কথা শোনে, আমার হাদিস শোনে। অতঃপর ফাবাল্লাগাহু ইলা মান লাম ইয়াসমাহু আও ফাবাল্লাগাহু কামা সামিআহু, ঠিক সেই রকম পৌঁছে দেয় যেরকম আমার কাছ থেকে শুনেছে, উল্টো পাল্টা করে নয়, পাঁচটা ভুজুম ভাজাং মিশিয়ে না, যেমন আমার কাছ থেকে শুনেছে ঠিক ওই রকমই অপরের কাছে পৌঁছে দেয়। তার চেহারাকে আল্লাহ উজ্জ্বল করুন, তার চেহারাকে আল্লাহ তারও তাজা করুন, তার চেহারাকে আল্লাহ সজীব করুন। এটা আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে দোয়া। এটা যে ব্যক্তি হাদিস পৌঁছে দেবে, যে জানে না তাকে জানাবে, শুনে শোনাবে, তার জন্য এটা হচ্ছে দোয়া। কিন্তু জেনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাদাসা আননি বি হাদিসিন ইয়ারা আন্নাহু কাযিবুন, যে ব্যক্তি আমার নামে কোন হাদিস বর্ণনা করবে অথচ সে জানে যে হাদিসটা জাল হাদিস, হাদিসটা মিথ্যা, হাদিসের কোনো দয়ে নেই, সনদ নেই, হাদিসের কোনো সঠিক মানে সূত্র নেই, কিংবা কোন সঠিক কিতাবে সহি কিতাবে হাদিস আসেনি, সে জানছে এটা মিথ্যা কথা, কিন্তু ভালো মনে করে চালিয়ে দিচ্ছে। কথাগুলো বেশ ভালো ভালো হুজুর, কথাগুলো কিন্তু খুব দামি কথা আছে, ঠিক আছে, কিন্তু হাদিস তো নয়, হাদিস নয়, হাদিস বলে চালিয়ে দিচ্ছ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সে জেনে শুনে একটা মিথ্যা হাদিস আমার নামে প্রচার করে থাকে, তাহলে সে মিথ্যা মিথ্যাবাদীদের একজন, মিথ্যুকদের একজন। সে তো মিথ্যা বলছে না, তাই না? সে একটা হাদিস বর্ণনা করছে, যে হাদিসটা সে জানছে যে হাদিসটা সহি না, যখন সে বর্ণনা করবে সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য সাবধান, যখন কোন হাদিস পাবেন সেই হাদিস বর্ণনা করতে শুরু করবেন লোক মাঝে খবরদার না, কাফা বিল মার এই কাজে বান এই হাদিসা আই হাদিসা বি কুল্লি মা সামে, যা শুনলো তাই প্রচার করলো, যা শুনলো তাই প্রচার করলো, খবরদার না। আজকে শুনেছো আজকে বাংলাদেশে এই হয়েছে, আজকে শুনেছো আজ পাকিস্তানে এই হয়েছে, আজকে ইন্ডিয়াতে এই হয়েছে, যা শুনলাম তাই প্রচার করলাম, সঠিক না ব্যাঠিক, কি ঠিক না ভুল জান কিছু বুঝলাম না, প্রচার করতে শুরু করে দিলাম, প্রচার করছি। এক জায়গায় খবর প্রচার হলো যে কোন আমির কোথায় জাহাজে যাচ্ছিলেন, হঠাৎ তিনি মদ খাচ্ছেন কোথায় আকাশে, তাকে সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনার আপনারা তো মুসলমান, আপনারা তো মদ খাওয়া হারাম, তখন মদ খাচ্ছেন কেন? তো বলছে আল্লাহ তাআলা মদ খাওয়া পৃথিবীতে হারাম করেছেন, আমি তো আকাশে খাচ্ছি। এই খবর চারিদিকে প্রচার, যেই শুনে সেই প্রচার করে, যেই শুনে সেই দেখো আরবের লোক কেমন। হ্যাঁ, অথচ সে জানলো না যে আসলে খবরটা সত্য না মিথ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু, কোন ফাসেক যদি কোনো খবর নিয়ে আসে তাহলে সেটাকে যাচাই করে নাও, বাছাই করে নাও, জেনে নাও যে খবরটা ঠিক কিনা। আর যদি কোনো কাফের খবর নিয়ে আসে, হ্যাঁ এমন খবর যে খবর কোন ফাসেক যদি নিয়ে আসে, খবরটাকে যাচাই করো, তাহলে কাফের যদি নিয়ে আসে সেই খবরটাকে কি করতে হবে? আল্লাহু আকবার। বিবিসি লন্ডনের খবর শুনলে মনে করি কি একবার জিবরিলের ওহি, মনে করি না, করে না অনেকে, একবার খবরে বিবিসিতে বলেছে, কিন্তু বিবিসিতে খবরটা এটা ফাসেকের না কাফেরের না মুসলিমের, এটা ফাসেক না কাফেরদের? এই যে প্রচার মাধ্যমগুলো, অধিকাংশ আপনারা জানেন প্রচার মাধ্যমগুলো যেভাবে ইসলামের বিরুদ্ধে প্রচার করছে, এগুলো কাফেরদের না ফাসেকদের? সব কাফেরদের। তাদের খবর কি যাচাই করতে হবে না? ইসলামের বিরুদ্ধে একটা শুনলে কে বলেছে হুই তো মস্ত মোটা রুই, হুই বললে কি রুই শুনতে হবে? কে বললে তোমাকে হায় দেখো চিলে তোমার কান নিয়ে যাচ্ছে, চিলে তোমার কান নিয়ে যাচ্ছে, আর চিলের পিছনে পিছনে ছুট দিচ্ছেন আপনি, কানে হাত দিয়ে দেখবেন না যে আমার সত্যিপক্ষে আমার কানটা নিয়ে গেল কিনা? বিচার আগে করবে কিনা? বিচার করো, বিচার করো, খবর শুনছো ঠিকই, সে খবর সঠিক না ব্যাঠিক বিচার করো। যে ব্যক্তি জানবে যে খবরটা মিথ্যা, তো মিথ্যা খবর জানা সত্য, কিংবা মিথ্যা হতে পারে, কি জানি লোকে বলে, কি জানি হুজুররা কয়, কি জানি এই যে এইভাবে সন্দেহ করে, তুমি জানছো যেটা হয়তো বা সত্য নয় তবুও প্রচার করছো, হুজুররা এরকম কইছেন, হিজু হুজুররা এরকম বলছেন, তাহলে জানবেন সে একজন মিথ্যাবাদী, সে একজন মিথ্যুক। সুতরাং এত সত্ত্বেও মুসলিমদের বিশেষ করে দিনের প্রকৃতত্ব বুঝতে অজ্ঞ অনেক আলেমদের অবস্থা এই যে তারা এসব কিছু জেনেও আল্লাহ এবং তার রাসূলের উপর মিথ্যা বলতে দ্বিধাও ভয় করে না। অনেকে অজ্ঞাতসারে এই মিথ্যার শিকার হয়ে যায়, কেউ বা আল্লাহর জন্য এমন গুণ ও সিফাত বর্ণনা করে যা আল্লাহর নেই, যেমন বলে আল্লাহ সব জায়গায় আছে। আলেম মানুষ জাহেলদের কথা বাদ দেন, যদি কোনো আলেমকে জিজ্ঞেস করেন তো বলবে আল্লাহ সব জায়গাতে আছে। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ সব জায়গাতে আছে। আল্লাহ সাকার না নিরাকার? বলে আল্লাহ নিরাকার। বলে আল্লাহর সন্তান আছে, আবার অনেকে বলে যে আল্লাহর বেটি আছে, আল্লাহ বেটাকে ঈসা আর উজাইর, ইহুদিরা বলে উজাইর ইবনুল্লাহ, ওয়াকালাত কি বলে নাসারা আল মাসিহ ইবনুল্লাহ, ঈসা হচ্ছে যিশু হচ্ছে আল্লাহর পুত্র, আর ইহুদিরা বলে উজাইর হচ্ছে আল্লাহর পুত্র। আর আল্লাহর কন্যা আছে কে বলে? আল্লাহর কন্যা আছে এক শ্রেণীর মানুষ বলে, আল্লাহর কন্যা আছে, আল্লাহর মেয়ে আছে। আল্লাহর মেয়ে কারা জানেন? ফেরেশতারা। তারা বলে আল ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে। সুবহানাল্লাহ। না জেনে, আল্লাহ সম্পর্কে না জেনে তারা বিনা দলিলে বিনা প্রমাণে তারা বলে থাকে। আর একটু আগেই শুনলেন যে আল্লাহ সম্পর্কে এই শ্রেণীর কথা বলা কত বড় মানে খারাপ কথা। যা তিনি কাউকে অবহিত করেনি অথবা যার কোন দলিল নেই, কেউ বা তার আয়াত ও বা বাণী এমন মন গড়া ব্যাখ্যা করে বা অর্থ করে যা তার উদ্দেশ্য নয়, এবং কেউ বা হারামকে হালাল করে, হালালকে হারাম করে, আল্লাহ তাদিও রসুলের উপরে মিথ্যা আরোপ করে থাকে, কেউ নির্বিচারে প্রচার করে নানান ভেজাল মার্কা তফসির, ভেজাল মার্কা তফসির, তফসিরের নামে জানেন তো আপনারা কোরআন আর তফসির কিন্তু এক নাম, কোরআন আর তফসির এক নাম। এবারে তফসির বর্ণনা করতে গিয়ে কোরআনের নামে তফসির বর্ণনা করছি, ভেজাল মার্কা তফসির। আমি আপনাকে একটা উদাহরণ দিই, ইলাহ মানে কি? ইলাহ মানে কি? লা ইলাহ। ইলাহ মানে কি? মাবুদ, মাবুদ। কিন্তু অনেক তফসিরে দেখবেন ইলাহ মানে লিখেছে বিধানকর্তা, হুকুমকর্তা, আইনদাতা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো হুকুমকর্তা নেই। এগুলো কি মতলব বাজে তফসির? এইরকম তফসির আল্লাহর উদ্দেশ্য তা নয়। আল্লাহর উদ্দেশ্য ইলাহ, ইলাহ কাকে বলে তোমরা জানো? তৌহিদ তিন প্রকার, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ও সিফাত। ইলাহ আসল মানেটা কেন তোমরা গোপন করছো? আল্লাহ ছাড়া বিধানকর্তা নেই, আল্লাহ ছাড়া হুকুমকর্তা নেই, এটা ঠিক না ভুল? ঠিক। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি? ঠিক না। তারা মতলব নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের কাজে ব্যবহার করার জন্য এরকম তফসির করে। সুতরাং এমন ভেজাল মার্কা তফসির অনেক আছে, অনেক আছে। কোন কোন তফসির বলছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমারের কাছেই সাহায্য চাই, তফসিরের নিচে লিখছে। কিন্তু ওলিয়া উলিয়ার বরাত দিয়ে চাওয়া সমস্যা নেই, হায় হায় তফসিরের নামে লিখে দিলাম, দিয়ে আল্লাহর ওসিলা, আল্লাহর জন্য ওসিলা, আল্লাহর ওলির বরাত দিয়ে আল্লাহ তুমি নবীর ওসিলায় নবীর বরাতে আমাকে ক্ষমা করে দাও, এরকম দোয়া করা চলবে? তফসিরের নামে ভেজাল ঢুকিয়ে দেওয়া হলো, এভাবে অনেক চলছে। অনেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রসুল বলেছেন বা করেছেন, শুনলেই আর অন্য কিছু তোয়াক্কা না করে চোখ কান বুঝে আমল শুরু করে দেন। প্রত্যেক ইসলামী কিতাবকেই বুখারীর দরজা দিয়ে থাকেন, এসে একটা কিতাব পেলো কিতাবটা পড়ি বা সেটাকে বুখারী মনে করি, না অমুক কিতাবে আছে, আরে অমুক কিতাবে আছে কিন্তু সহি হাদিসে আছে কি? এমন তো হতে পারে যে সেটা সেই কিতাবের লেখকের কথা যেটা সহি কিতাবে নেই, সহি হাদিসে নেই। সুতরাং অমুক কিতাবে আছে বলে শুধু চোখ বন্ধ করে আমল করে দিলেন, কোন বই খুলে হাদিস পেলেই তা আমল ও প্রচার করে থাকে, তা দুর্বল না গড়া অথবা জাল হাদিস তা বিবেচনা করার প্রয়োজনও মনে করে না, ফলে চোখ বুঝে বা খুলেই গাধাকে দাদা বলতে বাধা পায় না, যার জন্য তিনি যা বলেননি তা তিনি বলেছেন বলে চালিয়ে দিয়ে তার উপর মিথ্যা উদ্ভাবন করে গুনার ভাগী হয়। এমন কথা, এমন কাজ যে কাজ কোনো প্রমাণ নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে বলেছেন বলে কোনো প্রমাণ নেই, কিন্তু এই ব্যক্তি করেছেন বলে বলেছেন বলে নিজে বিশ্বাস করে মানুষের কাছে প্রচার করে আমলও করে। আর জেনে রাখবেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকে ভুল ফতোয়া দেয় ইচ্ছাকৃতভাবে কিংবা স্বার্থবশে, ভুল ফতোয়া দিয়ে মানুষকে ভ্রষ্ট করে, আর তারা মানুষের কাছে এমনও গ্যারান্টি দেয় যে আমার কথাই হচ্ছে ঠিক। এমন শ্রেণীর কিছু উদাহরণ শুনুন। ইহুদিরা বলতো কালু লান তামাসসানা নারু ইল্লা আইয়ামা মাদুদা, তারা বলতো আমার কি জাহান্নামে যাইও, আমরা কিছুদিন জাহান্নামে থাকবো তারপরে জান্নাতে চলে যাব। দেখছেন সামনে নিজের দাবি আশা, নিজের নিজের দাবি। ওয়াকালু কুনু হুদান ও নাসারা তাহতাদু, ইহুদি হও অথবা নাসারা হও তোমরা পথ পেয়ে যাবে, আর ওই মুসলমান হলে জাহান্নামে যাবে। দেখছেন উল্টে চোর গৃহস্থকে ডাকে, চোর নিজেকে বলছে আমি গৃহস্থ, আল্লাহ আকবার। এরা বলতো কি আমরা যদি জাহান্নামে যাই তো আমরা কিছুদিনের জন্য যাব। কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান, তোমরা কি আল্লাহর কাছে অঙ্গীকার নিয়েছো? ফালা ইউখলিফাল্লাহু আহদাহু, আল্লাহ কি তার অঙ্গীকার মানে অন্যরকম করবেন না? তার মানে কি আল্লাহ তোমাদেরকে এটা গ্যারান্টি দিয়েছেন? তোমরা এরকম কথা করছে না বলছো, আম তাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন, কিংবা আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যা তোমরা জানো না। আসল কথা হচ্ছে এইটাই যে তোমরা আল্লাহ সম্বন্ধে এমন কথা বলছো যা তোমরা জানো না। وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا, আর যখন তারা কোন নোংরা কাজ করে, খারাপ কাজ করে, নোংরা কাজ করলে তারা বলে আমরা আমাদের বাপ দাদাদেরকে এমনি পেয়েছি, ওয়াল্লাহু আমারানা বিহা, আর আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন করতে, নাউযু বিল্লাহ মিন যালিক, আল্লাহ কি খারাপ কাজ করতে আদেশ দেন? আল্লাহ কি নোংরামি করতে আদেশ দেন? কুল ইন্নাল্লাহা লা ইয়ামুরু বিল ফাহশা, আল্লাহ তাআলা নোংরা কাজ করতে আদেশ দেন না। এটা উদাহরণ দিই, আপনারা শুনেছেন যে কোন কোন জায়গাতে নারী পুরুষ এক জায়গায় হয়ে আল্লাহর জিকির করে এবং এক পর্যায়ে এমন পৌঁছে যায় যে বাজনা করে জিকির করতে করতে শরীরে কাপড়ও থাকে না, এটা কি নোংরা কাজ না, অশ্লীল কাজ না? ওরা উল্টে বলে যে আমাদের শরীয়তে এরকম নির্দেশ আছে, এরকম জিকির করতে হবে, এমন করে জিকির করো, জিকির করো যেন লোকে পাগল বলে, এমন করে জিকির করো যেন লোকে পাগল বলে। আরে তো পাগল তো পাগলের কাজ হচ্ছে না, তো একটু ব্যবচারিত কাজ, লম্পটদের কাজ হচ্ছে, কাপড় খুলে দিলে ঠিক আছে, কিন্তু নারী পুরুষ এক জায়গায় কাপড় খুলে দিলে পাগল বলবে লোকে না আরো ছাগল বলবে? আল্লাহ মুস্তাফ, ওরা আবার উল্টে বলে কি যে আমাদের শরীয়তে আছে, আল্লাহ আমার আনে বিহা, কোন ইন্নাল্লাহ লা ইয়ামুরু বিল ফাহশা, বলে দাও আল্লাহ নোংরামি নির্দেশ দেন না, আল্লাহ খারাপ কাজে নির্দেশ দেন না, অশ্লীলতা নির্দেশ দেন না। আতাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন, তোমরা কি এমন কথা বলছো যা আল্লাহ সম্পর্কে যা তোমরা জানো না? আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলে দেন, কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ, যত নোংরামি আছে অশ্লীলতা আছে আল্লাহ হারাম করেছেন, এই নোংরামি অশ্লীলতা আল্লাহ তাআলা হারাম করেছেন, মা জাহারা মিনহা ওয়া মা বাতান, যেটা প্রকাশ্য অথবা গুপ্ত, কেউ গোপনে গোপনে করে, শুনেছেন গোপনে গোপনে অশ্লীলতা অনেক জায়গাতে হয়, গোপনে গোপনে চলে। আপনারা নাউজুবিল্লাহ মিন জালেক কোন মসজিদে চলে, মন্দিরে চলে, চার্চে চলে, গির্জায় চলে, তারপরে শিয়াদের হুসাইনিয়াতে চলে, মাদারগুলোতে চলে, নোংরামি চলে না? চলে না, গোপনে গোপনে চলে। এমন গোপন অশ্লীলতা চলে, কিছু কিছু আছে প্রকাশ্য। প্রকাশ্য দেখেন, সমুদ্র সৈকতে যান, সমুদ্রের ধারে ধারে পার্কে যান, জোড়া জোড়া বসে আছে আর থোড়া থোড়া কি করছে একবার খেয়াল করে দেখেন। এই যে প্রকাশ্য এবং গোপন অশ্লীলতা উভয়কেই আল্লাহ তাআলা কি করেছেন, হারাম করেছেন। ওয়ালিসমা ওয়াল বাগিয়া, পাপ কাজকে, বিদ্রোহাচরণকে, অযথাভাবে এবং না হক বিদ্রোহকে তিনি হারাম করেছেন। ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যার কোন দলিল নেই সেই বিষয়ে আল্লাহর সাথে অন্য কিছুকে শরীক করা হারাম করেছেন। আর কি হারাম করেছেন? ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তাআলামুন, আর এমন কিছু হারাম করেছেন যা আল্লাহ সম্পর্কে বলবে যা তোমরা জানো না, না জেনে আল্লাহ সম্পর্কে কিছু বলবে না। আল্লাহর এই, আল্লাহর মেয়ে, আল্লাহ আল্লাহর ছেলে, কিংবা আল্লাহর পিতা, কিংবা আল্লাহর এই গুণ, কিংবা আল্লাহর ওই গুণ, আল্লাহর হাত নেই, আল্লাহর হাত আছে কে বললো, আল্লাহর পা নেই, এইসব বাজে কথা, এই নানা রকম যেটা আছে সেটা নেই, যেটা নেই সেটা আছে, উল্টো পাল্টা না জেনে মানুষ বলে থাকে। আল্লাহ তাআলা আরশে আছেন, ওজন আল্লাহ সব জায়গায় আছে, খবরদার যা জানো না তা বলো না। ওয়াকাল উত্তাখাজাল্লাহু ওয়ালাদান সুবহানা, আগেই বলা হয়েছিল যে ওরা বলে আল্লাহ সন্তান আছে, অথচ আল্লাহ সন্তান নেই, তিনি পবিত্র, আসমান জমিনে যা কিছু আছে তারই। তোমাদের কাছে কি কথা কোনো দলিল আছে? খবরদার, কিংবা এমন কথা বলছো যা আল্লাহ তাআলা সম্পর্কে তোমরা জানো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা আস্তে আস্তে দিনই ইলম তুলে নেবেন। আপনারা জানেন যে কোরআন থেকে আস্তে আস্তে কোরআনের লেখা উঠে যাবে, তাই না? এমন সময় আসছে যখন দেখবেন যে কোরআন সাদা হয়ে পড়ে আছে, তেমনি আস্তে আস্তে পৃথিবী থেকে আলেম উঠে যাবে। যখন আলেম উঠে যাবে তখন মানুষরা জাহেলদেরকে নেতা বানাবে। এখন আলেমদেরকে হুজুর বলছে, মাওলানা বলছে, আর তখন জাহেলদেরকে হুজুর বলবে, মাওলানা বলবে, দুটো ইসলামের কথা বললো না বললো দাঁড়িয়ে রাখলেই বাস মোতাওয়া, হুজুর হুজুর ফতোয়া দেন, আর তিনিও ফতোয়া দিতে শুরু করেন। আপনারা শুনেছেন যে হাফেজ সাহেবরা যারা কোরআনের মানে বোঝে না, তারা কোরআন মুখস্থ আছে, তারা কি ফতোয়া দেওয়ার যোগ্য? এই হাফেজ সাহেবরা পর্যন্ত ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, ফেসবুকে দেখবেন আর অনেক জায়গায় দেখবেন। হাফেজ সাহেব, মানলাম হাফেজ সাহেব কোরআন মুখস্থ আছে, গোটা কোরআন মুখস্থ আছে, গড়গড় করে পড়ে শুনিয়ে দিবে, কিন্তু মানে শোনাতে পারবে? মানে শোনাবার ক্ষমতা নেই, এদিকে ফতোয়া শুনে শুনে শুনে শুনে অমক হুজুর করে অমক ফতোয়া দিতে শুরু করে দিল। এমন অবস্থা যে এমন অবস্থা হবে, আলেম থাকবে না তাদের মাঝে, ফলে তারা জাহেলদেরকে কি বানাবে, নেতা বানাবে। এই তাদের কাছ থেকেই ফতোয়া জিজ্ঞেস করবে, তাদের কাছেই ফতোয়া জিজ্ঞেস করবে। সুতরাং তারা কি করবে, ইত্তাখাযা আন-নাসু রুআসা জুহালান, জাহেল মানুষকে রাইস বানিয়ে নেবে, ফাসুয়েলু ফাআফতা, তাদেরকে জিজ্ঞাসা করা হবে আর তারা বিনা ইলমে ফতোয়া দেবে, নিজের প্রেস্টিজ বাঁচাবার জন্য ফতোয়া দেবে। সে আবার কি আবার বই দেখতে যাবে না কাউকে জিজ্ঞেস করতে যাবে? এদের বাবারা বলতে না পারলে তো প্রেস্টিজের ব্যাপার, একটা কথা বলে দিল খালাস। গ্রামে গ্রামে ফতোয়া, গ্রামের হুজুররা যারা মসজিদে মসজিদে সবাই কি আর জ্ঞানী হয়, সবাই কি বড় আলেম? না, তারা ফতোয়া আপনি বলে থাকে, এমনি ফতোয়া চোখ বন্ধ করে বলে দিল। হুজুর, ছোট কাপ আর বড় কাপের মাঝে পার্থক্য কি? এটা বলছে কোনো ফতোয়া না, তাজবিদের একটা কোনো জ্ঞান। উদাহরণ বলছি, ছোট কাপ আর বড় কাপের মধ্যে পার্থক্য কি? বলছে বড় কাপ যেটা হবে একটু টেনে বলতে হবে, কাপ। ওল্লাহে সত্য ঘটনা। আর ছোট কাপ যেটা হবে সেটা কাপ। দলিল মুজাহিদ দেখো না সূরা কাফে, কাফ ওয়াল কোরআনিল মাজিদ। তো হুজুর ওখানে তো কাফ, ওখানে মাদ আছে, যেখানে মাদ নেই সেখানে কি কাফ বলতে হবে? দেখছেন বিনা ইলমে, বিনা ইলমের ফতোয়া। আর একটা শুনুন, একবার গ্রামে, জানেন আপনারা মসজিদের ভিতর আর বাইরে, পাড়া গ্রামে সাধারণত, শহরেও হয় যে ভিতরে নামাজ পড়ো, এসি তো নেই আমাদের মতো, এখানে মতো এসি নেই, এখানে তো মাশা আল্লাহ এসি। হ্যাঁ দেখছেন কি সুন্দর হাওয়া বইছে আর কত সুন্দর ঠান্ডা লাগছে, দেশে তো এসি নেই। যেখানে এসি নেই গরমের দিনে, কেউ বলে যে ভিতরে নামাজ পড়ো, কেউ বলে না বাইরে পড়ো আরাম লাগবে, একটু হাওয়া ফাঁকাতে পড়বো। এবার বাইরে নামাজ পড়বে তো একদল বলছে যে চাটাই বিছিয়ে পড়ো, আমাদের দেশে চাটাই আছে না, চট চাটাই বিছিয়ে নামাজ পড়ো, আমাদের দেশে এখানে কোনো তো ফার্সা নেই, এটা কি, এগুলো ফার্সা, এগুলো হচ্ছে কি বলে কার্পেট, কার্পেট কোথাও আমরা পাবো? মিসকিন দেশ, কোন রকম করে মসজিদ চলে, সিমেন্ট ভালো আছে ঠিক আছে সিমেন্টের উপরে, তো ওরা কি একদল বলছে কি চাটাই বিছিয়ে পড়তে হবে আর একদল বলছে না সিমেন্টের উপরে পড়ো ঠান্ডা হবে। তখন একজন তাদের মধ্যে যে সব থেকে জ্ঞানী যে সে বলছে চাটাই বিছিয়ে নামাজ পড়ো, কেন ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন না মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহি সত্য ঘটনা বলছে মুসাল্লা বিছিয়ে, ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, কোন কিছু নেই খালি মুসাল্লাটা আছে, বাস কোরআনের আয়াত পড়ে দিল, ওয়াল্লাহি তারা বলছে কি মুসাল্লা বিছিয়ে, অথচ আল্লাহ তাআলা এখানে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়তে বলছেন, কি বলছেন যে মাকামে ইব্রাহিমে তাওয়া ফুলে পড়ে মাকামে ইব্রাহিমের কাছে নামাজ পড়ো, আর এ বলছে কি মুসাল্লা বিছিয়ে যে কোনো জায়গায় মুসাল্লা বিছিয়ে নামাজ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, জানেন কোথায় আপনি, এই হলো জাহেলদের অবস্থা। আরো বহু উদাহরণ আছে সে বলে, আপনি জানেন যে এমনও জাহেল আছে যে সাদকা করতে বলে, সাদকা তো বলে এটা সাদকা করো ওটা সাদকা করো, নিজের মেয়েকে পর্যন্ত সাদকা করতে বলে, নাউযু বিল্লাহ মিন যালিক, আছে এরকম ঘটনাও আমরা পড়েছি এবং আমার অনেক বই লিখেছিও, তারা এত বড় জাহেল যে জাহেলি ফতোয়া এমন ভাবে তারা পেশ করে। দেখেন আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার কাছে দোয়া করো আল্লাহ দোয়া কবুল করবেন, দোয়া হচ্ছে ইবাদত, যে ব্যক্তি ইবাদত করতে অহংকার প্রদর্শন করবে তাকে নিকৃষ্ট অবস্থায় জাহান্নামে দেওয়া হবে, সুতরাং যারা ফরজ নামাজের পরে মোনাজাত করে না দোয়া করে না তারা জাহান্নামে যাবে নিকৃষ্ট অবস্থায়, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম ফতোয়া হলো, আল্লাহ বলছেন দোয়া না করলে জাহান্নামে যাবে ঠিক আছে, কিন্তু আল্লাহ এই কথা কি বলেছেন যে ফরজ নামাজের পর দোয়া না করলে জাহান্নামে যাবে, আরে ফরজ নামাজের পর দোয়া তো আমরা করি না নামাজে সালাম ফেরার পর দোয়া করি আল্লাহু আকবার তারপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার, এগুলো দোয়া নয়, না উদ্দেশ্য হাত তুলে মোনাজাত, তো হাত তুলে মোনাজাতের কথা আল্লাহ কোরআনে বলছেন, তাহলে তুমি এমন কথা বললে না যে কথা আল্লাহ বলেননি, কত বড় স্পর্ধা তোমার, যে কথা আল্লাহ বলেননি সে কথা তুমি বলছো যে আল্লাহ বলেছেন যে ব্যক্তি ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করবে না সে জাহান্নামে যাবে। এইরকম মানুষ এই যে জাহেলরা এইভাবে ভুল ফতোয়া দিয়ে মানুষকে ভ্রষ্ট করে, মানুষ সাধারণ মানুষ তো কিছুই জানে না, তারা ঠিক যাবে তাদেরকে যেভাবে বুঝাবেন তাই সেইভাবে বুঝবে, তারা ভাববে মাশা আল্লাহ হুজুর খুব সুন্দর দলিল কোরআন থেকে দিলেন ফরজ নামাজের পর মোনাজাত করতে হবে, এইভাবে চলছে এখনো পর্যন্ত চলছে, ওই জাহেলদের ফতোয়া নিয়ে এখনো পর্যন্ত করে যাচ্ছে, গোড়ামি এখনো ছাড়ছে না, তারা তাদের গভীর লোভ ছাড়তে পারছে না, দোয়ার মায়া ঠিক আছে দোয়া করো তোমরা, কিন্তু দোয়া যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন সেভাবে করো, যেখানে নেই নিজের পদ্ধতিগত বাস বানিয়ে দিলে। আপনারা হাদিস শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার খুতবা দিছিলেন, এক লোক এসে কিংবা বদু এসে বললো ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ অনাবৃষ্টিতে সব ধ্বংস হয়ে গেল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি হয়। তারপরে আল্লাহ রাসূল হাত তুললেন, সাহাবীরাও হাত তুললেন, দোয়া করলেন আর বৃষ্টি শুরু হলো, তাই না? কখন বলুন তো, খুতবা অবস্থায় না নামাজে সালাম ফেরার পরে? এ হুজুর মহাপণ্ডিত, সে বলছে না এটা খুতবার সময় না, সালাম ফেরার পরেই হবে, এটা হচ্ছে নামাজের সালাম ফেরার পরে, মামুল বিহা বলছে, মামুল সে যদি ছিল নামাজের সালাম ফেরার পর দোয়া, সুতরাং এই দোয়াটা কখন? জুমার নামাজ পড়ে, মানে ওই যে সাহাবী বললেন কখন, আল্লাহ রাসূল খুতবা দিছিলেন তখন, তারপরে আল্লাহ নবী খুতবা শেষ করলেন, শেষ করে নামাজ পড়লেন, নামাজ পড়ার পর সালাম ফিরলেন, তারপরে হাত তুলে দোয়া করলেন, এটা কি আপনারা জানেন হাদিসে এরকম আছে? এই হুজুর নিজের মন থেকে নিজের মন গড়া করে অপরকে ছোট করে, অপরকে নিচু করে, অপরকে মানে ছোট জেনে নিজের ফতোয়া ভুল ফতোয়া প্রচার করে এবং নিজের পয়সায় বই ছেপে বিলি করে বিতরণ করে মানুষকে ভ্রষ্ট করে তাদেরকে বিরাতি বানিয়ে রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। আর আপনি বলতে যান তখন আপনার নামে নানা কলঙ্ক, আপনার নামে প্রভাব রচনা, ও কি জানে, জানেন তো হুজুরদের আলেমদের অবস্থা, এক অপরকে গালি দেয় তাই না? এই কদিন আগে বা কালকে আমরা একটা গল্প শুনছিলাম যে এক হুজুর এসে বলছে কোন ফতোয়া কি, একটা ফতোয়া জিজ্ঞেস করেছে, ফতোয়া কি বলছে হুজুর, যেমন একটা কথা নামাজের এই ভুল হয়েছে এতে কি সৌসিদ্ধা লাগবে, তো হুজুর বলছে না এতে সৌসিদ্ধা লাগবে না, বলছে না পরশুদিন অমক হুজুর এসেছেন তিনি বলছেন সৌসিদ্ধা লাগবে, তখন যে আরে ও কি জানে কি, ও তো গাধা। তারপরে ওই হুজুর যখন এসেছেন তিনি চলে গেছেন, উনি যখন এলেন তখন হুজুর আপনি যে ফতোয়াটা দিয়েছিলেন তো ওনা অমক হুজুরকে জিজ্ঞেস করলাম, তো উনি বলছেন আরে ও কি জানে কি, ও তো গাধা। ও কি বলছে বলছে সহ্য করতে লাগবে না। হ্যাঁ, ও কি জানে কি ও তো গরু, এ ওকে গাধা বললো আর ওকে গরু বললো। এ তো গ্রামের লোক তো ভারী সমস্যা, এক হুজুর অপর হুজুরের বিরুদ্ধে এইভাবে গালাগালি, একই কথা হলো, অপরকে ছোট করা, নিজেকে বড় করা, হ্যাঁ একুন কথা, আলেম হয়ে আলেম মানুষ ঠিক আছে, দাঁড়া এদেরকে শিক্ষা দিতে হবে। দিয়ে এই ছোট ছোট যুবকরা এদের মধ্যে জানেন তো কিরকম মা, তারা বলছে দাঁড়া দুই হুজুরকে দাওয়াত দেয় একদিনে, দূর হুজুরকে দুজনকে দাওয়াত দিয়ে মসজিদে বসিয়ে আপনার খাবার নিয়ে এসেছে ঢাকা দিয়ে সুন্দর করে, একজনের জন্য নিয়ে এসেছে, হ্যাঁ সে ভালো করে ঢাকা দিয়ে খাবার নিয়ে এসে খাঞ্চা ঢেকে গামছা ঢেকে বা চাদর ঢেকে নিয়ে এসে দুজনকে দিয়েছে, তুলে দেখছে সর্বনাশ, একজনার প্লেটে রয়েছে ঘাস আর একজনার প্লেটে আছে খড় বা খ্যার, ওই ধান খড় যাকে গরু বলেছিল তার জন্য দিয়েছে খড় বা খ্যার, আর যাকে গাধা বলেছে তাকে দিয়েছে ঘাস বা ছাগল, যাই হোক ছাগল বলেছিল তাকে দিয়েছে ঘাস। হ্যাঁ রাগ হয়ে গেছে, কেন আমাদের সাথে এরকম মস্করা করছো, আমাদের অপমান করছো এরকম করে খাবারের নামে, এসব কি? বলছে হুজুর আপনারা যেমন বলেছেন আপনাদেরকে সেই রকমই খাবার দেওয়া হয়েছে, আপনি ওনাকে ছাগল বলেছেন ওনাকে ঘাস দিয়েছি, আর আপনি ওনাকে গরু বলেছেন ওনাকে খড় দিয়েছি খ্যার দিয়েছি, খান আপনারা। তখন তারা ভুল বুঝতে পেরে ঠিক না, এক আলেম অপর আলেমের বিরুদ্ধে কাদা ছোড়া ছুড়ি এই, কিন্তু সমস্যা হলো কি, যাদের মধ্যে জ্ঞান নেই তারা যদি একটা ছোট হতো, বিনয় হতো, বিনয়ী হতো, উদার হতো, দিয়ে বলতো ঠিক আছে হয়তো আমাদের জানা নেই, আর বলছে আরবের ফতোয়া, তো বলছে কি আরবের ফতোয়া, ও সমুদ্রের ব্যাপারই রাখ, আমাদের দেশে এ ফতোয়া চলবে না, তো আরবের ফতোয়া যদি আরবেই চলে তা তোমার দেশের ফতোয়া, তোমার দেশের আরবের ফতোয়া যদি কোরআন হাদিস হয় তা তোমার দেশের ফতোয়া কি কোরআন হাদিস না, না রামায়ণ না মহাভারত, তো রামায়ণ না মহাভারতের ফতোয়া দাও, যদি আরবের ফতোয়া আরবে চলে চলুক, তোমার দেশে আরব রামায়ণ না মহাভারতের ফতোয়া দাও, বলছে আরবের ফতোয়া। সুবহানাল্লাহ, সঠিক সঠিক দিন যেটা সেটাকে মেনে নিতে মানুষের মাঝে এত গোড়ামি, এক আলেমের বদনাম করে একজনকে ছোট করে নিজে বড় হওয়ার এত বড় ক্ষমতা, গা মানে না আপনি মোরল, গ্রামের লোক মানছে না তাও নিজেকে মোরল বলে প্রকাশ করার এত প্রবণতা, এত ঝোঁক, সুবহানাল্লাহ, এ পরিত্রাণ পাবে বলে, পরিত্রাণ পাবে বলে মনে হয় না। আল্লাহ তাআলা ক্ষমা করুক, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। যাই হোক, সমাজের এমন শ্রেণীর মুক্তির অভাব নেই যারা হিলকে মার্কা, হিলকে মার্কা মুফতি সাহেবের নাম শুনেছেন আপনার, হিলকে মার্কা নাম আমাদের মুফতির, হ্যাঁ কিরকম যে উর্দু বই পড়েছে, আর আগের যুগে বেশিরভাগ লোকে উর্দু বই পড়ে ফতোয়া দিত, গ্রামে গ্রামে সব উর্দুওয়ালারাই বেশি উর্দু পড়ত, আমাদের বাংলা বই ছিল না, বাংলা হাদিস কোরআনের বই ছিল না, আমরা প্রথমে ফেকা মোহাম্মদী পড়েছি উর্দুতে, তো সেই ফেকা মোহাম্মদী পড়ে আলেম হয়েছে, দিয়ে বেশ পাগড়ি বেঁধে লম্বা পিরহান পরে নামাজ পড়তে শুরু করেছে, বুঝলেন যে নামাজ পড়ছে হিলে হিলে হিলে হিলে নামাজ পড়ছে, নামাজ পড়ছে আর হিলছে, তো সে প্রথম এসেছে নামাজ শেষ হয়ে গেল, সব যুবকরা বলছে হুজুর আমাদের এখানে তো বহু আলেম নামাজ পড়িয়েছেন তো আপনার মতো হিলে হিলে তো নামাজ কোথাও পড়েননি, তো বলছে হাদিসে আছে, হাদিসে আছে, হাদিসে আছে হিলে হিলে নামাজ পড়া, বলছে হ্যাঁ হিলে হিলে নামাজ হাদিস পাচ্ছে, বলছে কোথায় হাদিস, তখন ফেকা মোহাম্মদী বের করেছে, বুঝলেন আমি বোম্বাই, বোম্বাইয়ের মাহিমে বিলালি মসজিদে একবার নামাজ পড়তে গিয়ে ভুল করে বা আগে মানে আগের সুরাটা পরে পড়ে দিয়েছি, দিয়ে সঙ্গে সঙ্গে বলছে নামাজ নেই হুই, নামাজ দোহরাই যায়, মানে আরে নামাজ নেই হুই কেউ, বলছে আপনি তার্তিব পে খেলাফ, তার্তিব পে খেলাফ ক্যা হুয়া, বেহেস্তি জেওর বের করেছে, তখন বেহেস্তি জেওর, বেহেস্তি জেওর নিয়ে বলছে দেখুন আগর কিছু কা ওয়াজেব ছুট যায় তো সস্তদায় সহু করে, মানে কাহা ওয়াজেব কাহা মে ছোড়া মে, ওয়াজেব তো নেই ছোড়া মে, বলছে না আপনি তার্তিবে খেলাফ করলাম, মানে ওয়াজেব না যে ভাই তার্তিব, তার্তিব মুস্তাহাব, এইরকমই এ ব্যক্তি বলছে কি হাদিসে আছে, কোথায় হাদিস আছে, ফেকা মোহাম্মদী বের করেছে, এ দেখো এখানে আছে, জো সাখ লোগো কি ইমামত করে ও নামাজ হিল কে পড়ে, বলছে জো সাখ লোগো কি ইমামত করে ও নামাজ হিল কে পড়ে, বলে মাশা আল্লাহ এটাই হচ্ছে হাদিস, আসলে আছে কি ফেকা মোহাম্মদ, জো সাখ লোগো কি ইমামত করে ও নামাজ হাল কি পড়ে, তো বাঙালি তো বাঙালি উর্দু কি বোঝে, ইয়া এ মারুফ ইয়া এ মজুল বুঝে না, ওই হালকিটাকে হিলকে বলছে, দিয়ে ফতোয়া দিচ্ছে কি নামাজ পড়তে গেলে হিলে হিলে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এমনও মুফতি আছে, এমনও দেশের লোক আছে, এমনও আলেম আছে যারা এই শ্রেণীর কিছু কিছু জ্ঞান লাভ করে বলেন অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটা হবেই, কথায় বলে যে নিম মোল্লা খাতরায় ইমান, তাই না, আর নিম হাকিম খাতরায় জান, ডাক্তার যদি হাতুড়ি হয় অল্প জ্ঞানের ডাক্তার হয় তো জানের খাতরা আছে, আর মোল্লা যদি অল্প জ্ঞানের মোল্লা হয় তাহলে কিন্তু ইমানের খাতরা আছে। দেখেন আমি কিন্তু উদ্দেশ্য আমার নয় কোন আলেমের বদনাম করা, আমিও আলেম, জানি আমি এই ব্যাপারে অভিজ্ঞতা লাভ হয়েছে, তিক্ততা এসেছে, আর তিক্ততার কারণে এই তিক্ততার কথা বের হচ্ছে। আলেমদের এমন আলেম আছে যারা এক অপরের আলেম বিরুদ্ধে, আপনারা দেখবেন ফেসবুকে আলেমের বুকে আর আলেমের মুখে জুতো মারছে, জাকির নায়কের মুখে কত জুতো মারছে। হ্যাঁ, কেন? তারাও আলেম, তারা আলেম হয়ে আলেমের বদনাম করছে, আলেম হয়ে আলেমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, ফতোয়া দিয়ে জাকির নায়কের কথা শোনা হবে না, ফতোয়া দিয়ে বন্ধ করে দিল। কারা? আলেমরা। এইভাবে আলেমরা এক অপরের, এটা আপনারা শুনেছেন, আপনার দেশে এক আলেম বলছে ইসলামে হেফাজতের জন্য এই করতে হবে, আর একজন ফতোয়া দিচ্ছে ওর ফাঁসি চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আলেম অপর আলেমের জন্য, দেখছেন কিভাবে মুশকিল হচ্ছে এখানেই। সুতরাং এইভাবে ফতোয়ার দরজা খুলে গেছে, আর ফেসবুকের মুফতিরা তো ফতোয়া দিয়েই চলেছে একাধারে, খ্যাতি ও প্রসিদ্ধির লোভে, মানুষের নিকট ধন্য হবার উদ্দেশ্যে, আড়ম্বরের সাথে জ্ঞানের বহরের ভারসাম্যতা রক্ষার উদ্দেশ্যে। কত সুন মৌলবীরা নিজের নিজের এটা বজায়, নিজের প্রেস্টিজ বজায় রাখতে গিয়ে অপরের প্রতি হিংসা করে, যে ও ছোট হয়ে বড় হয়ে গেল, আমি এখন ছোট থাকলাম, আমি হচ্ছি বড় মৌলবী, বাস বড় মৌলবী হওয়ার উদ্দেশ্যে তারা এইরকম কত শত ফতোয়া দিয়ে বেড়ায়। আর এইভাবেই কালা বলে গায় ভালো, অন্ধ বলে নাচে ভালো, যে কালা সে কি ভালো গান না খারাপ গান কি করে বুঝবে, আর যে অন্ধ সে কি করে জানবে যে নাচছে ভালো নাচছে না খারাপ নাচছে। কালা বলে গায় ভালো আর অন্ধ বলে নাচে ভালো, এই আলগা জীবের উৎপন্ন বিষ বিজে সমাজে কত বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা তো সকল দৃশ্যমান, দেখতেই পাচ্ছেন, যার কারণে আলেম সমাজের ওজন ও সাধারণ লোকের নিকটে হালকা হয়ে গেছে। আলেম সমাজের আর ওজন নেই, হালকা হয়ে গেছে, শুনতে হচ্ছে নাক সিটকানির সাথে কত রকম বাহারের কথা, হোক যত রকম শুনতে পারো, যত আলেম তত ফতোয়া। বলে না বলে না, কেন? আলেমের আর মান নেই। অথচ এমনটা বলাও এ বক্তাদের জন্য তাদের জীবের এক সর্বনাশ। অনেকে না জেনে ফতোয়া দিয়ে আবার চ্যালেঞ্জও করে এবং এ কথাও বলে, আমি যেটা বলছি সেটাই ঠিক, আমার কথাটা মানো, জান্নাতে যাবে, জাহান্নামে যেতে হয় তো আমি যাব, তোমরা জাহান্নামে যাবে না, তোমরা জান্নাতে যাবে, আমার কথাটাই, আমার ফতোয়াটাই ঠিক, এমন কোরআনে এমন কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ক্বাল আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু ইত্তাবিউ সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম। কাফেররা মুমিনদেরকে বলে কি, এই তোমরা যে পথে ভুল পথ, ভুল পথ আমাদের মতো করো, তোমাদের যদি পাপ হয় সে পাপের ভার আমরা নিলাম, আল্লাহ আমাদের পথ ধরো, তোমাদের যদি ভুল হয়, তোমাদের যদি পাপ হয় তো সে পাপের দায়িত্বভার আমরা নিলাম। ওয়ামা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই, আল্লাহ বলেন যে ওরা ওদের পাপের ভার নিতে পারবে না, ইন্নাহুম লাকাযিবুন, ওরা মিথ্যা বলছে, ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম, ওরা নিজেদের পাপের ভার নিজেরা বহন করবে এবং ওদেরও পাপের ভার, ওরা যেহেতু ওদেরকে হস্ত করছে তাই না, ওদেরও পাপের ভার ওরা বহন করবে, তার মানে পাপ যেটা হবে সে পাপ বহন করবে। ওয়ালা ইয়াসআলুন্না ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইয়াফতারুন, আর যে অপবাদ দিচ্ছিল মিথ্যা বলছিল কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে, লিয়াহমিলু আযদারাহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা, তাদের নিজেদের পাপের ভার নিজেরা পুরোপুরি পরিপূর্ণভাবে বহন করবে। ওয়ামিন আযারিল্লাযীনা ইয়ুদিল্লুনাহুম বিগাইরি ইলম, আর বিনা ইলমে যারা যাদেরকে পথভ্রষ্ট করেছে তাদের যে পাপ সেই পাপেরও ভার, সেই পাপের ভার কি তাদের পাপেরা বহন করবে না, তা না, এদেরকে ভ্রষ্ট করার যে পাপ সেই পাপ ভার এরাও বহন করবে। আলা তাআমা ইয়াজরুন ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, ওরা যে বহন করবে সে খুব নিকৃষ্ট, জেনে রাখবেন যে একজনের পাপের ভার অপরজন বহন করবে না, তাই না? আমি পাপ করলে আমার বাপ বহন করবে না, আমার ভাই বহন করবে না, আপনি পাপ করলে আপনার স্ত্রী বহন করবে না, আপনার ছেলে বহন করবে না, সবারই পাপের ভার। কিন্তু যদি আপনার কারণে আপনার ছেলে ভ্রষ্ট হয় তাহলে পাপ হবে না, হবে না? সেই পাপের ভারের কথা বলা হচ্ছে, যে পাপ করবে সেই বহন করবে, কিন্তু সেই পাপ করার দায়িত্ব যদি আপনার ঘাড়ে থাকে, আপনার যদি দোষ থাকে, আপনার কারণে যদি সেই ছেলে পাপ করে তাহলে পরে তার জন্য, যেমন বলা হয় ছেলের বিয়ে না দিলে সে যদি ব্যবচার করে তো কার পাপ হয়? বাপের পাপ হয় না ছেলের পাপ হয়? ব্যবচার করলে ছেলের ব্যবচারের পাপ ছেলেরই হবে, কিন্তু বাপের পাপ হবে কিসে? কিসের পাপ? ছেলের বিয়ে না দিয়ে যে পাপ হলো তার পাপ, পাপের কারণ হওয়ার ফলে যে পাপ হলো তার হবে, কিন্তু ব্যবচার করা পাপ কার হলো? ছেলেরই হবে, যে ব্যবচার করবে তারই হবে। সুতরাং লাজরা ওখরা যদি কেউ বলে আমার পাপের ভার বহন করো, কেউ বহন করতে পারবে না। ওলাও কেন যা করবা, যদি এসে নিকট বা প্রিয় হয়, যদি আমার বাপ হয়, ভাই হয়, মা হয়, কেউ নেবে কি পাপের ভার? কেউ নেবে না, বরং কেমন জানে মারবো মিনাখি, নিজের ভাইকে দেখে ভাই পালাবে, মাকে দেখে ছেলে পালাবে, ছেলেকে দেখে মা পালাবে, বাপকে দেখে ছেলে পালাবে, ছেলেকে দেখে বাপ পালাবে, কেউ কারো পাপের কথা খেয়াল করবে না। আর ভয় করবে না। জেনে রাখবে ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, তুমি তাকেই সতর্ক করতে পারো যারা গায়বী ভাবে আল্লাহকে ভয় করে। ওয়া আকামুস সালাতা, নামাজ কায়েম করে। ওয়া মান তাযাক্কা, আর যে ব্যক্তি পবিত্র হবে, পরিচ্ছন্ন হবে, যে হৃদয়কে পবিত্র করবে, নিজেকে পবিত্র করবে, সে নিজের জন্য নিজেকে পবিত্র করবে। ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, নিজের ভালোর জন্য, নিজের স্বার্থের জন্য, নিজের পরিত্রাণের জন্য, নিজের মুক্তির জন্য সে পবিত্র হবে। ওয়া ইলাল্লাহিল মাসির, আর সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।